Book 2 81 إكاشي إكاشي الماضي 1 أتيتكال 1 أتيتكال 1 يكتب لكها لكها هو كتب خطابا شي একটা চিঠি লিখেছিল সে একটা চিঠি লিখেছিল وكتبت هي بطاقه এবং সে একটা কার্ড লিখেছিল এবং সে একটা কার্ড লিখেছিল يقرا পড়া পড়া هو قرأ مجلة مصورة সে একটা পত্রিকা পড়েছে সে একটা পত্রিকা পড়ছে وقرأت هي كتابا এবং সে একটা বই পড়েছে এবং সে একটা বই পড়ছে يأخذ নেওয়া নেওয়া هو أخذ سيجارة সে একটা সিগারেট নিয়েছিল সে একটা সিগারেট নিয়েছিল هي أخذت قطعة شوكولاتة সে এক টুকরো চকোলেট নিয়েছিল সে এক টুকরো চকোলেট নিয়েছিল هو ما كان وفيا ولكن هي كانت وفية সে বেঈমান ছিল কিন্তু সে বিশ্বস্ত ছিল সে বেঈমান ছিল কিন্তু সে বিশ্বস্ত ছিল هو كان كسولا ولكن هي كانت مجتهدة সে অলস ছিল কিন্তু সে পরিশ্রমী ছিল সে অলস ছিল কিন্তু সে পরিশ্রমী ছিল هو كان فقيرا ولكن هي كانت غنيه সে গরীব ছিল কিন্তু সে বড়লোক ছিল সে গরীব ছিল কিন্তু সে বড়লোক ছিল هو ما كان لديه مال بل ديون তার কোনো টাকা ছিল না বরং কেবল ঋণ ছিল তার কোনো টাকা ছিল না বরং কেবল ঋণ ছিল هو ما كان محظوظا بل منحوسا তার সৌভাগ্য ছিল না বরং দুর্ভাগ্য ছিল তার সৌভাগ্য ছিল না বরং দুর্ভাগ্য ছিল হুয়া মা কানা নাজিহান বাল ফাশিলান তার কোনো সাফল্য ছিল না বরং কেবল ব্যর্থতা ছিল তার কোনো সাফল্য ছিল না বরং কেবল ব্যর্থতা ছিল হুয়া মা কানা রাদিয়ান বাল কানা مستاءً সে সন্তুষ্ট ছিল না বরং অসন্তুষ্ট ছিল সে সন্তুষ্ট ছিল না বরং অসন্তুষ্ট ছিল هو ما كان سعيدا بل كان تعيسا সে সুখী ছিল না বরং দুঃখী ছিল সে সুখী ছিল না বরং দুঃখী ছিল هو ما كان ودودا بل كان غير ودود সে বন্ধু ভাবাপন্ন ছিল না বরং শত্রু ভাবাপন্ন ছিল সে বন্ধু ভাবাপন্ন ছিল না বরং শত্রু ভাবাপন্ন ছিল